তোমার চরণে লাখো দরুদ সালাম, জপিতে থাকি মালা সুবহ শাম। আল্লাহর সাথে মুহাম্মদ নাম, সোনা চাঁদির চেয়ে বেশি তব দাম। ছবি আঁকিয়ে মনে শুধু ডাকি যে ধ্যানে, ছবি আঁকিয়ে মনে শুধু ডাকিয়ে ধ্যানে। হৃদয় তব প্রেমে ফানা ফিল্লা, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। মদিনার বুকে তুমি যখন এলে, দিনের বাতি সেথা জ্বালিয়ে দিলে, পাপি তাপি সবারে তরিয়ে নিলে, আসিল ইসলামের ছায়া তলে। তোমায় দেখিল ধন্য হলো, তোমায় দেখিল ধন্য হলো, মাতা আমিনা পিতা আব্দুল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। শিকারি বুঝলো না তোমায় সেদিন, চিনিয়া ফেলিল ওই বনের হরিণ। মানিল তোমায় সকলে আলে আমিন, শত্রু মিত্র আর কাফের বেদিন। যারা মেনেছে ইমান এনেছে, যারা মেনেছে ইমান এনেছে, জীবন হয়েছে সবার উজালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। নুরি কদম পড়িয়াছে যেথা, সে মাটি হইয়াছে হিরে মুক্তা। যে পথ ধরিয়া হেঁটেছো সেথা, দরুদ পড়েছে গাছ ফুল পাতা। মাথার উপরে মেঘ ছায়া করে, মাথার উপরে মেঘ ছায়া করে, কেমন প্রেমই দেখালো আল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। সকল নবী বলেছিল খোদাকে, নবী না হয়ে তব উম্মত হতে। তাই তো আজ সাত আসমানেতে, রাখিয়াছেন খোদা ঈশা নবীকে। তুমি নবীর নবী তারা শশী রবি, তুমি নবীর নবী তারা শশী রবি, মুখেতে তোমার কিনুরি জিল্লা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। তোমারই নাম নিলে দুঃখ চলে যায়, এমডি মেহবুবা তুলে দোয়া চায়। সাফায়ত পাবে তোমার শিলাই, বসে আছি পথ চেয়ে দিদারে রাসাই। খুঁজি তোমারে একা স্বপনে দাও দেখা, খুঁজি তোমারে একা স্বপনে দাও দেখা, তোমার চেহারা জানি নুরিল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ।